করে য ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ওরে য পাগলা বাবা, ওরে য ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধার ধারে না মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পড়া সারা গায়, কোরআনের ধার ধারে না মাজারেতে তামাক খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পড়া সারা গায়, মুসে ঢেকেছে মুখ, মুসে ঢেকেছে মুখ, চিনা যায় না কি কারবার, ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার, যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার, নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল শালু, ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা পরে হও মুমিন, মাদার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা পরে হও মুমিন, পিতামাতার চরণ সেবাই, পিতামাতার চরণ সেবাই, হও রে ভাই জান্নাতি, ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধার ধারে না মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পড়া সারা গায়, মুসে ঢেকেছে মুখ, চিনা যায় না কি কারবার, ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা।